Book 2 52 52 في المتجر Department Store هل نذهب إلى متجر؟ আমরা কি ডিপার্টমেন্ট স্টোরে যাব? আমরা কি ডিপার্টমেন্ট স্টোরে যাব? ينبغي أن أتسوق. আমার কিছু কেনাকাটা করবার আছে. أريد شراء الكثير. আমি অনেক কিছু কেনাকাটা করতে চাই. আমি অনেক কিছু কেনাকাটা করতে চাই. أين اللوازم المكتبية؟ أوفيس شامبوركيتو جينيش بطرو كوتهاي؟ أوفيس شامبوركيتو جينيش بطرو كوتهاي؟ أحتاج لظروف وورق خطابات. أمار خام إبون تشيتي لكار كاغوت جاي. أمار خام إبون تشيتي لكار كاغوت جاي. أحتاج لأقلام حبر جاف وأقلام تعليم. أمار كولوم إبون ماركار جاي. أمار كولوم إبون ماركار جاي. أين الأثاث؟ أشباب بطرو كوتهاي؟ أشباب بطرو كوتهاي؟ أحتاج إلى دولاب وأدراج. أمار أكتا ألماري এবং চেস্ট ড্রয়ার চাই আমার একটা আলমারি এবং চেস্ট ড্রয়ার চাই احتاج الى مكتب وارفف আমার একটা ডেস্ক এবং বই রাখার তাক চাই আমার একটা ডেস্ক এবং বই রাখার তাক চাই اين لعب الاطفال খেলনাগুলো কোথায়? খেলনাগুলো কোথায়? احتاج الى لعبه عروسه ولعبه دب. আমার একটা পুতুল এবং টেডি বিয়ার চাই. আমার একটা পুতুল এবং টেডি বিয়ার চাই. احتاج الى كره قدم وشطرنج. আমার একটা ফুটবল এবং দাবার বোর্ড চাই. আমার একটা ফুটবল এবং দাবার বোর্ড চাই أين أدوات العدة؟ যন্ত্রপাতিগুলো কোথায়? যন্ত্রপাতিগুলো কোথায়? أحتاج إلى شاكوش وكماشة আমার একটা হাতুড়ি এবং একজোড়া চিমটা চাই আমার একটা হাতুড়ি এবং এক জোড়া চিমটা চাই احتاج الى دريل ومفك আমার একটা ড্রিল এবং স্ক্রুড্রাইভার চাই আমার একটা ড্রিল এবং স্ক্রুড্রাইভার চাই اين المجوهرات গয়নার বিভাগ কোথায় গয়নার বিভাগ কোথায় احتاج الى سلسله وسوار امار اكتا تشين এবং ব্রেসলেট বা চুড়ি চাই আমার একটা চেইন এবং ব্রেসলেট বা চুড়ি চাই احتاج الى خاتم وحلق امار একটা আংটি এবং কানের দুল চাই আমার একটা আংটি এবং কানের দুল চাই